আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন, বিভিন্ন ইসলামের মসলা মাসাইল, আহকাম, হালাল হারাম ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করছেন। আল্লাহ তাআলা তৌফিক দেন সেই অনুযায়ী আমল করার, আমাদেরকেও তৌফিক দেন যেন আমাদের মাঝে ইখলাস আসে, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনায় আমি কয়েকটি কথা বলবো যেটা হচ্ছে আকীদা সংক্রান্ত, আকীদার বিষয়ক। আল্লাহ তাআলা আমাদেরকে তাজকিয়াতুন নাফস করতে বলেছেন, তার মানে মনকে পরিষ্কার করতে বলেছেন, মনের জমিকে পরিচ্ছন্ন করতে বলেছেন, সেখানে গাছ লাগাবার আগে আগাছা দূর করতে বলেছেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, এই যে অন্তর আল্লাহ সৃষ্টি করেছেন, এই অন্তরকে যে পবিত্র করবে সে সফল হবে, আর যে অপরিচ্ছন্ন অপবিত্র রাখবে সে ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। এখন মনকে, মনের জঙ্গলকে কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার হুদাইবিয়াতে নামাজ পড়লেন, ফজরের নামাজ, রাত্রে বৃষ্টি হয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের রব কি বলেছেন জানো? তোমাদের রব বলেছেন যে আজকে সকালে কিছু লোক মুমেন হয়ে গেছে, কিছু লোক কাফের হয়ে গেছে। যারা বলেছে যে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, তারা আল্লাহর প্রতি মুমেন এবং তারকার প্রতি কাফের। আর যারা বলেছে যে অমুক রাশি চক্রের ফলে, অমুক তারকার ফলে আজ বৃষ্টি হয়েছে, সে তারকার প্রতি মুমেন আর আল্লাহর প্রতি কাফের। এখানে আর একটা কথা বোঝা যায় যে মানুষ সহজে কাফের হয়। একটা কথা মনে করলো, ধারণা করলো, কাফের হয়ে গেল। আর একটা কথা বোঝা যায় যে আপনাকে একই সঙ্গে মোমেনও হতে হবে, কাফেরও হতে হবে। আপনি যদি বলেন আমি মোমেন কাফের নই, হতে পারে না। আপনি মোমেন কার প্রতি? আল্লাহর প্রতি। কিন্তু আপনি কাফেরও। কার প্রতি কাফের? তাগুতের প্রতি। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লানফিসাম লাহা। যে ব্যক্তি তাগুতের প্রতি কাফের হবে, তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, শুধু আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না, সঙ্গে সঙ্গে তাগুতের প্রতি কাফের হতে হবে, বাতিল মাবুদকে অস্বীকার করতে হবে, তবেই একজন হবে খাঁটি মুসলিম, খাঁটি মুমিন। এখন টলতলা এই ঈমান হঠাৎ করে, সরাত করে পানির মতো গড়িয়ে যায় কচু পাতা থেকে। এই ঈমানকে রক্ষা করার উপায় কি? এই ঈমানকে রক্ষা করতে হবে আপনার বেড়া দিয়ে, ঘেরা দিয়ে, যাতে করে আপনার এই ঈমান গড়িয়ে না যায়, সরাত করে নেমে না যায়। এমন কিছু আকিদা বিশ্বাস আছে যে মানুষ এইরকম কোন আকিদা বিশ্বাস রাখার ফলে তার বুক থেকে ঈমানটি সরাত করে চলে যায়, পাখির মতো উড়ে যায়, কিচ্ছু না, তাকে খালি মনে ভাবতে হবে। এখন সেই শ্রেণীর কিছু আকিদা মানুষের মাঝে প্রচলিত আছে। আমি দর্শক মণ্ডলীর লাভের জন্য, উপকারের জন্য আমি একটা একটা করে বলবো। এ সাধারণত সব অধিকাংশ মানুষের মধ্যে আছে, তাদের মধ্যে অনেকে জানে, অনেকে জানে না, যারা জানে না তারা সংশোধন করে নেবে এই আশাতেই আমি বলবো। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আছেন কোথায়? আল্লাহ কোথায় আছেন? আমি উত্তর বলছি, আল্লাহ তাআলা আছেন সব জায়গায়। আল্লাহ তাআলা আছেন সব জায়গাতে। অধিকাংশ মানুষ মনে করে যে আল্লাহ তাআলা সব জায়গাতে আছেন, কিন্তু যদি তাকে প্রশ্ন করা হয় সব জায়গায় বলতে পায়খানা, আল্লাহ তাআলা কি পায়খানে আছেন? না না, তা না। তাহলে কি করে হয়? তা সব জায়গায় কি করে হলো? তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার নিচে পায়ের তলায় কি আল্লাহ আছেন? তাহলে কি করে হলো? তাহলে সব জায়গায় আছেন মানে কি? আল্লাহ তাআলা সব জায়গায় নেই। অনেকে বলে আল্লাহ তাআলা আছেন মোমেনের হৃদয়ে। তাহলে মোমেনের হৃদয়ে যদি আল্লাহ থাকেন, তো আজ বিশ্বের বুকে কতগুলো মোমেন আছে? যতগুলো মোমেন আছে ততগুলো আল্লাহ হয়ে যাবে না? ওই যে ওদের মতো হয়ে গেল, যত কল্লা তত আল্লাহ, ওদের কথা, এ সুফিদের কথা, যত কল্লা তত আল্লাহ, প্রত্যেক মানুষের কাছেই বলছে ভগবান আছে। তাহলে তাদের কথাও সঠিক না যারা মনে করে যে প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহ আছে। কেউ কেউ মনে করে যে আল্লাহ কোথায় আছেন কেউ জানে না, আল্লাহ কোথায় আছেন কেউ জানে না, তার মানে আল্লাহ যেখানে আছেন সে কথা কেউ জানে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে জানে না যে তার আল্লাহ কোথায়, আসমানে না জমিনে, সে কাফের। যে নিজের আল্লাহকে চেনে না, আসমানে না জমিনে, কোথায় আছে, সে কি করে মুসলমান হতে পারে? সুতরাং যারা ধারণা করে যে আল্লাহ কোথায় আছেন কেউ জানে না এবং সে নিজেও জানে না যে আল্লাহ কোথায় আছেন, তার ইমান, তার ইসলাম কেমন বুঝতে পারছেন? যার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যার জন্য কোরবানি করে, যার জন্য হজ করে, যার জন্য রোজা রাখে, সেই আল্লাহ তাকে জানে না কোথায় কোথায় তিনি। এরকম যারা বিশ্বাস রাখে তাদের ওই ইমানের অবস্থা বুঝতে পারছেন। সুতরাং সঠিক বিশ্বাস হলো আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ কোথায় আছেন? আরশের ওপরে। আরশ কোথায় আছে? আরশ কোথায় আছে? এই যে আমাদের বিশ্ব পৃথিবী, পৃথিবীর উপরে আমরা যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখছি, এগুলো কোন আসমানে আছে? প্রথম আসমানের নিচে। ওয়ালাকা জাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, নিকটবর্তী আসমানকে অথবা দুনিয়ার আসমানকে আমি মাসাবিহ প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি, তারকামণ্ডলী চন্দ্র সূর্য আমি সুসজ্জিত করেছি, তার মানে প্রথম আসমানের নিচে। তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, কটা আসমান? সাতটা আসমান। এই সাত আসমানের উপরে কি আছে? কুরসি। কুরসি কত বড়? আর আপনারা জানেন সূর্য কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এইরকম সূর্য সারা বিশ্বে কত আছে, তার উপরে আসমান, কি বিশাল আসমান, তার উপরে আসমান, তার উপরে আসমান, তার উপরে আছে কুরসি। কুরসি কত বড়? ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত হয়ে আছে, তার মানে জমিন তো বটেই, সমস্ত আসমান থেকেও বড় হলো কুরসি, তার মানে পরিব্যাপ্ত আছে। আর সেই কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা, কুরসি আল্লাহর পা রাখার জায়গা। তার উপরে আরশ, আরশে আজিম, আল্লাহ তাআলার মখলুকাতের সব থেকে বড় মখলুক, সব থেকে বড় সৃষ্টির নাম কি? আরশ। সেই আরশে আছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহু আকবর, আল্লাহ সবার চাইতে বড়, সব জিনিস থেকে বড়, মর্যাদায় বড় এবং সব ভাবেই বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ আছেন কোথায়? আর রহমান আল্লাহর সিস্তাওয়া, সেই আরশের উপরে আল্লাহ তাআলা আছেন। তাহলে যে মুমিন জানে না তার আল্লাহ কোথায় আছে, অথচ কোরআনে আল্লাহ বলছেন আরশের উপরে, অনেকে বলে না ওটা কুদরতের আরশ। কুদরতের আরশ কি? আল্লাহ বলছেন আরশে আছে, আরশে আছে। তো আমাদের আবার নতুন করে কুদরতের অমুক এসব অপব্যাখ্যা করার প্রয়োজন নেই। আল্লাহ আছেন সাত আসমানের উপরে, কুরসি, কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। অনেকে অবাক হবেন, আল্লাহর আবার পা আছে নাকি? আল্লাহর পা আছে, কিন্তু কেমন কেউ জানে না, কি করে জানবো? টেবিলের পা আলাদা, হাতির পা আলাদা, মানুষের পা আলাদা, পশুদের পা আলাদা, কার পা কেমন কি করে জানবো? আল্লাহ তাআলাকে না দেখলে কি করে বলা যাবে তা আল্লাহর পা কেমন? জানি, হাদিস কোরআনে উল্লেখ আছে, যখন তখন আমরা সেটাকে বিশ্বাস করব, হাতের কথা উল্লেখ আছে, হাত বলে বিশ্বাস করব, আল্লাহর হাত, পা বলে আছে তো পা বলে বিশ্বাস করব। ওই যে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হালিম তালাতে, জাহান্নাম তোমার পেট ভরলো, পরিপূর্ণ হলে? তখন জাহান্নাম কি বলবে? হাল মিম মাজিদ, বেশি আছে নাকি আল্লাহ, বেশি আছে? তখন আল্লাহ তাআলা নিজের পা ভরে দেবেন, আর তখন জাহান্নাম সংকুচিত হয়ে বলবে কাত কাত, তেমন যথেষ্ট যথেষ্ট, তেমন যেগুলো আল্লাহ পা আছে, তাই না? আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বিচারের জন্য উপস্থিত হবেন, আল্লাহ তাআলা আসবেন, উপস্থিত হবেন, আর আল্লাহ তাআলার পায়ের রলা দেখে মুমিনরা চিনতে পারবে, ফলে তারা সিজদায় পতিত হবে, আর মুনাফিকরা সিজদা করতে যাবে আর তাদের পিঠ পাটার মতো হয়ে যাবে, উল্টে উল্টো দিকে উল্টে যাবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিনে সিজদার জন্য ডাকা হবে, সিজদা করতে পারবে না। দুনিয়ার বুকে তাদেরকে সিজদা করতে ডাকা হতো, সিজদায় হাজির হতো না, অথচ তারা নিরাপদ ছিল, সুস্থ ছিল, মসজিদে আসতো না, তাই না? আর আখেরাতে আল্লাহকে দেখে সিজদা করতে যাবে, কিন্তু সিজদা করতে পারবে। যাই হোক, আল্লাহর পা আছে বুঝলাম, তো কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা, তার উপরে হচ্ছে আরশ, আরশের উপরে আল্লাহ তাআলা আছেন। তাহলে বুঝতে পারলেন আল্লাহ সঠিক জায়গা, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আছেন আরশের উপরে। তাহলে যারা বলে আল্লাহ সব জায়গায় আছেন, এ কথা ঠিক না? না, ঠিক না, বরং তাদের কথা এক হিসাবে ঠিক, সেটা কি? আল্লাহ তাআলার দৃষ্টি সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার জ্ঞান সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার সাহায্য সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার শক্তি সব জায়গাতে আছে, কিন্তু আল্লাহ তাআলার সত্তা আরশে আছে। কিন্তু আল্লাহ যে বলেছেন তোমরা যেখানেই থাকো, একজন থাকলে দ্বিতীয় জন আমি, দুজন থাকলে তৃতীয় জন আমি, আল্লাহ তাআলা ধৈর্যশীল যে সাথে থাকেন, তাহলে তার উদ্দেশ্য হলো সাহায্য, সহযোগিতা ইত্যাদি। মুসা আর হারুনকে বললেন যাও আমি তোমাদের সাথে, ফেরাউনের কাছে যাও আমি তোমাদের সাথে আছি, তার মানে কি? সাহায্য সহযোগিতা নিয়ে। ঠিক আছে, আল্লাহ সত্তা কোথায়? আরশের উপর। যারা বলে আল্লাহ মুমিনের হৃদয়ে আছে, তারা যদি মনে করে আল্লাহ সত্তা মুমিনের হৃদয়ে আছে, ভুল। সঠিকটা হলো যে আল্লাহ জিকির মুমিনের হৃদয়ে থাকে, মুমিন সর্বদা আল্লাহকে স্মরণ করে। তার মানে এই নয় যে আল্লাহ আল্লাহ সত্তা মুমিনের হৃদয়ে আছে, হতে পারে না। এই হলো অর্থ যে আল্লাহ তাআলার জিকির। আপনি হয়তো বলেন যে আমি এখানে আছি, আমার ছেলেটা আমার মনে আছে, আমার হৃদয়ে সবসময় আমার অমক, আমার সবসময় আমার হৃদয়ে আছে, বলেন না বলেন না, তার মানে কি সে এসে আপনার হৃদয়ে বসে আছে? না না না, তার স্মরণ, তার ছবি এই আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আল্লাহ তাআলা স্মরণ আপনার হৃদয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা আরশে আছেন। ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদেরকে বাকি কথা বলবো, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম যে মহান আল্লাহ আছেন আরশের উপরে, তাহলে যারা বলে আল্লাহ সব জায়গায় আছেন, এ কথা ঠিক না? না, ঠিক না, বরং তাদের কথা এক হিসাবে ঠিক। সেটা কি? আল্লাহ তাআলার দৃষ্টি সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার জ্ঞান সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার সাহায্য সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার শক্তি সব জায়গাতে আছে, কিন্তু আল্লাহ তাআলার সত্তা আরশে আছে। কিন্তু আল্লাহ যে বলেছেন তোমরা যেখানেই থাকো, একজন থাকলে দ্বিতীয় জন আমি, দুজন থাকলে তৃতীয় জন আমি, আল্লাহ তাআলা ধৈর্যশীল যে সাথে থাকেন, তাহলে তার উদ্দেশ্য হলো সাহায্য, সহযোগিতা ইত্যাদি। মোসা আর হারুনকে বললেন যাও আমি তোমাদের সাথে আছি, ফেরাউনের কাছে যাও আমি তোমাদের সাথে আছি, তার মানে কি? সাহায্য সহযোগিতা নিয়ে। ঠিক আছে, আল্লাহ সত্তা কোথায়? আরশের উপর। যারা বলে আল্লাহ মুমিনের হৃদয়ে আছে, তারা যদি মনে করে আল্লাহ সত্তা মুমিনের হৃদয়ে আছে, ভুল। সঠিকটা হলো যে আল্লাহ জিকির মুমিনের হৃদয়ে থাকে, মুমিন সর্বদা আল্লাহকে স্মরণ করে। তার মানে এই নয় যে আল্লাহ আল্লাহ সত্তা মুমিনের হৃদয়ে আছে, হতে পারে না। এই হলো অর্থ যে আল্লাহ তাআলার জিকির। আপনি হয়তো বলেন যে আমি এখানে আছি, আমার ছেলেটা আমার মনে আছে, আমার হৃদয়ে সবসময় আমার অমক, আমার সবসময় আমার হৃদয়ে আছে, বলেন না বলেন না, তার মানে কি সে এসে আপনার হৃদয়ে বসে আছে? না না না, তার স্মরণ, তার ছবি এই আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আল্লাহ তাআলা স্মরণ আপনার হৃদয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা আরশে আছেন। ঠিক আছে, নম্বর দুই, আল্লাহ তাআলা সাকার না নিরাকার? যে আল্লাহ সম্পর্কে আমরা জানি, শুনি, বলি, বুঝি, সেই আল্লাহর আকার আছে না তিনি নিরাকার? আল্লাহর আকার আছে, তবে সেই আকার কেমন কেউ বলতে পারে না, দুনিয়ার বুকে কেউ তাকে দেখেননি, দিব্য চক্ষুতে কেউ দেখেনি, নবীরা দেখেননি। মুসা নবী দেখতে চাইলেন তো বিদ্যুতের মতো আঘাত খেয়ে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দেখেছেন কিনা মতভেদ আছে, সঠিক হলো আল্লাহর নবী মেরাজেও দেখেননি, তবে তিনি স্বপ্নে দেখেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, এই সূরা মানে হচ্ছে আকার, তাহলে আকার আছে, তবে কেমন তিনি বলে যাননি, আমরা জানি না কেমন। আকার আছে কিন্তু কেমন জানি না। যদি তর্ক করে কেউ বলে যে আল্লাহর আকার আছে, তার প্রমাণ কি? এই যে আল্লাহ নবী দেখেছেন সূরা, আকার দেখেছেন। দ্বিতীয় কথা, যদি কেউ মানতে না চায় যে আল্লাহ নিরাকার বলতে চায়, এবং বিভিন্ন বই আপনার স্কুল কলেজের বইগুলোতে নিরাকার নিরাকার, এবং অন্য ধর্মের মাবুদের কথা অনেক জায়গাতে আছে আল্লাহ নিরাকার, কিন্তু না আল্লাহর আকার আছে, যদি তর্ক করে বলে তার প্রমাণ কি, তো আপনি তাকে বলেন ভাই তুমি জান্নাতে যাবে, তুমি মুসলমান তুমি জান্নাতে যেতে চাও? সে নিশ্চয়ই বলবে জান্নাতে যাব, হ্যাঁ আমি জান্নাতে যাব, ইনশাআল্লাহ জান্নাতে যাব। বল তাহলে বলো দেখি জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি, জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? সেখানে হুর পাবে, সেখানে মাশাআল্লাহ ইচ্ছা মতো খাবার পাবে, এবং এমন খাবার খাবে গাছের ডালে পাখি বসে আছে, ভোনা মাংস খেতে শখ হলো, সে পাখি ধরে আর জবাই করতে হবে না, কি হবে সঙ্গে সঙ্গে তার ভোনা গোস্ত আপনার সামনে এসে যাবে, খান খালি। গাছের ডালে আপেল ঝুলে আছে, আর এই আপেল দুনিয়ার আপেলের মতো না, খেতে ইচ্ছা হলো গাছের ডাল নিজেই নুয়ে এলো, কতো ফোহা দানিয়া কাছা একবার নিকটে খায় তুলে খান, তাই না? গাছ থেকে বাজনা হবে, আরো কত কি, আরো কত কি, এত এত শোক, এত শোক জান্নাতে, জান্নাতে এত সুন্দর বালাখানা হবে, জান্নাতে থুতু হবে না, জান্নাতে মাসিক হবে না, জান্নাতে পেশাব পায়খানাই হবে না, তাহলে তা এত খাবো যাবে কোথায়? শুধু খেয়ে যান, এত খেলে যাবে কোথায়? দুই ভাবে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে রেখেছেন। নম্বর এক, এইভাবে একটা ঢেকুন নেবেন আর ওই জিনিসগুলো বেরিয়ে যাবে, তাতে দুর্গন্ধ হবে না, তাতে সুগন্ধ। আর নম্বর দুই, শরীরে এক প্রকার ঘাম হবে, আতর, সেই ঘাম হয়ে আপনার শরীর থেকে সমস্ত খাবার বেরিয়ে আবার খান। আল্লাহ জান্নাতের এত সুখ, কত সুখ! তার সঙ্গে আপনার স্ত্রী, একাধিক স্ত্রী, সেই স্ত্রী নিয়ে শুধু আপনি আনন্দ করুন। সেদিন আমলের দিন না, আনন্দের দিন, শুধু আনন্দের দিন। এত এত নিয়ামত, এত কিছু সব, হঠাৎ করে আল্লাহ বলবেন, হে বান্দারা তোমরা আর কিছু কি চাও? এত কিছু হলো, এখনো পর্যন্ত শ্রেষ্ঠ নিয়ামত আসেনি, তোমরা আর কিছু কি চাও? বান্দারা বলবে, আল্লাহ গো আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, জান্নাতে এত সুখ দিয়েছেন, আবার কি আমরা চাইতে পারি? তো বলে, না আরো কিছু চাও। যখন আল্লাহ তাআলা ছাড়বেন না, তখন কি আর চাই বা চাওয়ার কি আছে আল্লাহ আমরা জানি না। তখন আল্লাহ বলবেন, যাও তোমাদের জন্য আমার সন্তুষ্টি চিরদিনকার জন্য বহাল করে দিলাম, আর আমি তোমাদের প্রতি কোনোদিন রাগান্বিত হব না। আল্লাহ আকবার। তারপর নূরের পর্দা উন্মোচিত হবে আর আল্লাহ তাআলার চেহারা দর্শন দেবেন, দিদার হবে। সমস্ত জান্নাতি বান্দারা ভেল ভেল করে আল্লাহর চেহারা দিকে তাকিয়ে থাকবে। একদম সজীব চেহারা নিয়ে তারা আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবে, তার মানে আল্লাহর চেহারা আছে। আর যখন তাকিয়ে আছে, তাকিয়ে দেখবে, তখন তার আকার আছে। কারণ যে জিনিসকে দেখা যায় তার আকার আছে, যা দেখা যায় না তার আকার নেই। বাতাসকে দেখা যায় না, বাতাস আকার নেই, নিরাকার। গ্যাসকে দেখা যায় না, গ্যাস নিরাকার। যাই হোক, যাকে যা দেখা যায় না তা নিরাকার, কিন্তু যা দেখা যায় তার আকার আছে। মহান আল্লাহকে দেখা যখন যাবে, তখন নিশ্চয়ই তার আকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই যে তাকিয়ে থাকবে, এমন ভাবে তাকিয়ে থাকবে যে জান্নাতের সমস্ত সুখকে ভুলে যাবে। সব থেকে উত্তম এবং সুখময় সুখ হলো, এবং খুবই গুরুত্বপূর্ণ সুখ এবং খুবই বড় সুখ, সেটা হলো কি? আল্লাহর দিদার, সব থেকে বড় নিয়ামত। আর সমস্ত সুখকে ভুলে যাবে, মানে সবচেয়ে বড় সুখ হলো এইটা। সুতরাং আল্লাহকে দেখা যাবে, আল্লাহর আকার আছে, আল্লাহকে নিরাকার বলা ভুল। দুটো আকিদার সংশোধন করলাম, যাদের মধ্যে এই ভুল ছিল, খবরদার এই ভুল মনের মধ্যে পুষে রাখবেন না, মন পরিষ্কার করুন। মন পরিষ্কার না করলে, মনের জমি জঞ্জালে পরিপূর্ণ থাকলে, আকিদা সংশুদ্ধ না হলে নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সাথে থাকবেন এবং আরো কিছু কথা বলবো এই কামনা করি, আপনাদের কাছ থেকে আশা করি। আমি বিদায় চাইবো, তার আগে কিছু সময় আছে, যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, শহীদ কথার অর্থ বাংলায় কি? দ্বিতীয় হচ্ছে, শহীদ আসলে কারা? আজকের পৃথিবীতে কি শহীদ হওয়া সম্ভব? শহীদ কথার বাংলা অর্থ যদি থাকত, তাহলে ক্ষুদিরাম বসুকে শহীদ না বলে অন্য কিছু বলা হতো। শহীদ মানে হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিজের জান বিলিয়ে দেয়, তারা হচ্ছে শহীদ। আল্লাহ ছাড়া অন্যের পথে জিহাদ করতে গিয়ে বা খুনোখুনি করতে গিয়ে বা মারামারি করতে গিয়ে বা বিক্ষোভ ধর্মঘট করতে গিয়ে মারা যায়, তারা শহীদ নয়। একমাত্র যে ব্যক্তি আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করতে গেছে এবং সেখানে খুন হয়ে গেছে, সেই হচ্ছে শহীদ। এছাড়া আর কেউ শহীদ না। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শহীদ বলা যাবে না, আমরা বলতে পারি না। কোরআন হাদিস যাকে বলেছে শহীদ, তাকে ছাড়া আমরা কাউকে নির্দিষ্ট করে অমক শহীদ, তমক শহীদ না বলতে পারি না। কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অমক শহীদ, শহীদ বলা যাবে না। বুখারী শরীফে বাব আছে, একটা বুখারী শরীফে হাদিস আছে, বাবুন লা ইউকালু ফুলানুন শহীদ, বলা যাবে না যে অমক শহীদ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, জিহাদে ছিলেন, তারপরে সাহাবে বললেন, অমুক লোক সাংঘাতিক জিহাদ করছে, সাংঘাতিক যুদ্ধ করছে, ও যদি মারা যায় তো শহীদ হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাহান্নামে যাবে। কি ব্যাপার? এইভাবে জিহাদ করছে, মুসলিমের হয়ে, ইসলামের হয়ে, মুসলিমদের হয়ে জিহাদ করছে, সে জাহান্নামে যাবে? তো সাহাবি বলছেন, আমি দেখতে লাগলাম, দেখি ও কি করছে, এরকম জিহাদ করছে অথচ জাহান্নামে যাবে। হ্যাঁ, অনেক কাফের ধ্বংস করলো, করার পর শেষকালে তার হাতটা কাটা গেল, হাত কাটা গেলে ঝুলছিল, তখন সে নিজে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তরবারিকে এইভাবে খাড়া করলো আর তার উপরে ভর দিয়ে বুকের উপরে গেঁথে নিল, মারা গেল। দিয়ে সেই সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছে, ইয়া রাসূল আল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, কি ব্যাপার, তুমি নতুন করে সাক্ষী দিচ্ছ কেন? হ্যাঁ, তো বলে, আপনি যে বলেছেন ওই লোক জাহান্নামী, সত্যি সে, কারণ সে আত্মহত্যা করেছে। অথচ যারা দেখবে বাহ্যিকভাবে দেখবে সে শহীদ, কারণ জেহাদে সে মারা গেল শহীদ। এইভাবে কোন মানুষকে নির্দিষ্টভাবে শহীদ বলা আমাদের জন্য জায়েজ না। বাকি থাকলো আরেক প্রশ্ন, যে বর্তমানে শহীদ হওয়া যাবে কি না। প্রথমে আমাদেরকে জানতে হবে যে বর্তমানে সেই জিহাদের ময়দান আছে কি না, যে জিহাদে মারা গেলে পরে শহীদ হওয়া যায়। আপনি আগে জিহাদের ময়দান বলুন যে কোনটা সঠিক জিহাদের ময়দান। যেখানেই জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সেখানে গদির জন্য হচ্ছে, রাজনীতির কারণে হচ্ছে, না ইসলামকে উঁচু করার জন্য হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ইসলামকে উঁচু করার জন্য হয় তাহলে সেটাই হলো জিহাদ, এবং সেটাই হলো সেই যুদ্ধে যে মারা যাবে সেটাই হবে শহীদ। কিন্তু আপনি বলুন যে বর্তমানে যেখানেই যুদ্ধ চলছে, যদি হাকিকাতেই সত্যপক্ষেই সেই জিহাদ হয় যে জিহাদ কোরআন হাদিসে উদ্দিষ্ট, তাহলে সেখানে মারা গেলে শহীদ। আর না হয় আপনি অন্যভাবে যেকোনো একটা কাজে গেলেন, যেকোনো একটা দলে গেলেন, যেকোনো একটা সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আপনি নিজেকে আত্মহত্যা করলেন, আপনি নিজে ধারণা করলেন যে আমি শহীদ, বা অন্য কেউ বললো যে অমক শহীদ, সে শহীদ বললেই কেউ শহীদ হয়ে যায় না, বুঝতে পারছেন? এখন আমাদেরকে চিনতে হবে যে সঠিক জিহাদ কি, জিহাদের শর্তাবলী কি, তারপরে সেই রকম জিহাদ কোথাও আছে কি না, তবে আমরা বলবো যে হ্যাঁ অমক জায়গায় গেলে শহীদ হলে পরে শহীদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।